নামা কি পেয়েছো আমায় কোলে পে মাগো আমায় কোলে পে তুমি আমার মা আমি তোমার মেয়ে বলো নামা কি পেয়েছো আমায় কোলে পে মাগো আমায় কোলে পে যেদিন আমার কোলে প্রথম হলাম মা আতুর ঘরে শাকটা সেদিন কেউ বাজালো না বলল সবাই মেয়ে হলো হলো না তো ছেলে ঠান্ডি একাই উলু দিল সবাইকে ফেলে শুধু ঠান্ডি একাই উলু সংসারে পৃথিবীতে সবাই যা চায় তুমিও তাই পেলে মেয়ে হয়েও সবই দিলাম নাই বাবু নাম ছেলে আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পে মাগো আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পে পাঠিয়েছিলেন তোমার সেই মা বলেছিলেন এমন মেয়ের হয় না তুলনা এমনি করে নিজের ঘরে দিও মা পাঠিয়ে আমায় এমনি করে নিজের ঘরে দিও মা পাঠিয়ে যেন তোমার কথাই রাখতে পারি।